الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام حضرات علماء کرام دور دورانت থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ অর্থাৎ অবশ্যই তোমাদের মধ্যে রয়েছে আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা রাসূলের মধ্যে বিদ্যমান আদর্শ গ্রহণ করতে পারবে কারা আল্লাহ বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ আল্লাহর সন্তুষ্টি চায় যারা ওয়াল ইয়াউমাল আখিরা আর পরকালীন জীবনের সাফল্য চায় যারা ওয়া যাকারাল্লাহ কাসীরা আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করে যারা এ তিন গুণ উল্লেখ করে আল্লাহ শনাক্ত করে দিয়েছেন রাসূলের মধ্যে যে আদর্শ রয়েছে তা এই তিন গুণ বিশিষ্ট লোকেরাই গ্রহণ করতে পারে এই তিন গুণ বিশিষ্ট লোক বলতে আল্লাহ মুমিনদের বুঝিয়েছে মুনাফিকদের মধ্যে এই তিন গুণ নাই। মুনাফিকরা আল্লাহর সন্তুষ্টি চায় না, মুনাফিকরা পরকালীন জীবনের সাফল্য চায় না, মুনাফিকরা আল্লাহকে নামে মাত্র স্মরণ করে। তাই আল্লাহর সন্তুষ্টি কাম্য হয় একমাত্র মুমিনদের। পরকালীন জীবনের সাফল্য কাম্য হয় একমাত্র মুমিনদের। আল্লাহকে বেশি বেশি স্মরণ করার আমল থাকে একমাত্র মুমিনদের। তাই রাসুলের আদর্শ মুমিনরা গ্রহণ করতে পারে, মুনাফিকদের মধ্যে এই গুণগুলি নেই তাই তারা আল্লাহর রাসুলের আদর্শ গ্রহণ করতে পারবে না। আমরা সবাই সমস্ত মুমিন মুসলমানেরা বিশ্বাস করি, বলি যে রাসুলের মধ্যে আমাদের জন্য আদর্শ রয়েছে, একমাত্র রাসুলের আদর্শই আমাদের অনুসরণ। কিন্তু বাস্তবে দেখা যায় বর্তমান সমাজের বেশিরভাগ মুমিন মুসলমানেরাও রাসুলের আদর্শ থেকে, রাসুলের সুন্নত থেকে অনেক দূরে অবস্থান করে। রাসুলের সুন্নতকে বুঝার অভাবে, রাসুলের সুন্নতের গুরুত্ব অনুধাবন করার অভাবে, রাসুলের সুন্নতের ফলাফল অনুধাবন করার অভাবে বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান রাসুলের সুন্নত থেকে দূরে অবস্থান করে। তাই রাসুলের সুন্নত কথাটা, এর অর্থ কি এবং তা কত প্রকার ও কি কি, কোন প্রকারের সুন্নতের ফলাফল কি, বিষয়টা ধারাবাহিকভাবে আমাদের আলোচনায় আসা দরকার, শোনা দরকার, বোঝা দরকার। আল্লাহ আপনাদের সাথে আমাকেও এগুলি বুঝার এবং গ্রহণ করার তৌফিক দান করুন। রাসুলের সুন্নত কথাটা তিনটা অর্থে ব্যবহৃত হয়। এক নম্বর, রাসুলের সুন্নত অর্থ রাসুলের হাদিস। দুই নম্বর, রাসুলের সুন্নত অর্থ রাসুলের ওই আমল যা উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় এবং যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি। রাসুলের সুন্নত কথার তিন নম্বর অর্থ হল রাসুলের তরিকা বা তার শিক্ষা দেওয়ার নিয়ম পদ্ধতি। সামনের কথাগুলি বোঝার সুবিধার্থেই আমরা ধারাবাহিকভাবে সিরিয়াল নাম্বার সহ, ক্রমিক নম্বর সহ প্রথমে রাসুলের সুন্নত কথার অর্থগুলি স্মরণ রাখি। রাসুলের সুন্নত কথার এক নম্বর অর্থ রাসুলের হাদিস। রাসুলের সুন্নত কথার দুই নম্বর অর্থ রাসুলের আমল। রাসুলের সুন্নত কথার তিন নম্বর অর্থ রাসুলের তরিকা। রাসুলের হাদিস, রাসুলের আমল, রাসুলের তরিকা। এক হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাক্তু ফীকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিহি। এর অর্থ হল আমি দুনিয়ার থেকে বিদায় কালে তোমাদের হাতে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা আমার উম্মতেরা আমার রেখে যাওয়া দুটি জিনিস স্বচ্ছভাবে আক্রিয়ে থাকবে, মজবুতভাবে ধারণ করে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা পথ প্রষ্ট হবে না, জাহান্নামের পথে যাত্রী হবে না। আমার রেখে যাওয়া দুটি জিনিসের প্রথমটির নাম আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয়টি হচ্ছে আমার সুন্নত হাদিস। এ হাদিসে আল্লাহর রাসূল নিজেই রাসূলের হাদিসকে রাসূলের সুন্নত করতে ব্যবহার করেছেন। আর এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। রমজানের দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি রাসূলের সুন্নত। এখানে রাসূলের সুন্নত কথাটাকে রাসূল নিজেই রাসূলের আমল অর্থে ব্যবহার করেছে। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। অর্থাৎ যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, সে যুগে যারাই আমার সুন্নতে অটল থাকবে তারা একশত শহীদের সব পাবে। এখানে রাসূল তার সুন্নতকে রাসূলের তরিকা অর্থে ব্যবহার করেছে। সুতরাং রাসূল নিজেই তার বিভিন্ন হাদিসে সুন্নত কথাটাকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে। রাসূলের সুন্নত কথার এক নম্বর অর্থ হল রাসূলের হাদিস, রাসূলের সুন্নত কথার দু নম্বর অর্থ হল রাসূলের আমল, রাসূলের সুন্নত কথার তিন নম্বর অর্থ হল রাসূলের তরিকা। সুন্নত কথার প্রথম অর্থ হল রাসূলের হাদিস। এই হাদিসের ভান্ডারে অনেকগুলি আছে উম্মতের জন্য অনুকরণীয়, অনেকগুলি আছে উম্মতের জন্য অনুকরণীয় নয়। যে হাদিসগুলি উম্মতের জন্য অনুকরণীয় নয় সেগুলিকেও হাদিসে আল্লাহর রাসূল সুন্নত বলেছেন। এটাকে আরবি ভাষার নিয়ম অনুপাতে তসমিয়াতুল কুল বি ইসমিল জুজ বলা, অর্থাৎ পূর্ণ একটা জিনিসের নাম রাখা তার একটা অংশের ভিত্তিতে। যেমন আপনারা জানেন সূরাতুল ফাতিহার এক নাম সূরাতুল আমদ, আল্লাহর প্রশংসা করার সুরা। এ সুরার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর প্রশংসা করা হয়নি, বরং সুরার প্রথম আয়াতে আল্লাহর প্রশংসা করা হয়েছে। এরই ভিত্তিতে সম্পূর্ণটা সুরার নামকরণ করা হয়েছে সূরাতুল হামদ। এটাকে তসমিয়াতুল কুল বি ইসমিল জুজ বলে। এ পদ্ধতিতে প্রথমোক্ত হাদিসে যে আল্লাহর রাসূল বলেছেন, রাসূলের রেখে যাওয়া দ্বিতীয় জিনিসটা রাসূলের সুন্নাত তথা রাসূলের হাদিস, এখানে সবগুলি হাদিস অনুকরণীয় অর্থে নয় বরং তসমিয়াতুল কুল বি ইসমিল জুজ নীতি অনুপাতে সবগুলি হাদিসের নাম অনুকরণীয় হাদিসগুলির ভিত্তিতে নামকরণ করা হয়। এই জিনিসটা হয়তো বুঝার অভাবে আর না হয় বুঝে শুনে এড়িয়ে যাচ্ছে বর্তমান বাংলাদেশের নব উদ্ভূত একদল ফেতনার অধিকারী, যাদের আসল নাম হল নামধারী। এরা বলে আমরা হাদিসের অনুকরণ করি, মাজহাবের অনুকরণ করি না। অথচ রাসুলের সমস্ত হাদিসের অনুকরণ কোন মুসলমান করতে পারে না, শুধুমাত্র হাদিসে যা আছে তাই অনুকরণ করবে এমন কোন মুসলমান হতে পারে না। যেমন ধরুন হাদিসে আছে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রে নয় বিবি রেখেছেন। রাসুল একত্রে রেখেছেন কতজন বিবি? হাদিসটা কোন মুসলমানের অনুকরণযোগ্য? তাহলে হাদিসে যা কিছু আছে সব কিছু মুসলমান অনুকরণ করতে পারে? সুতরাং হাদিসের সব কিছু অনুকরণীয় নয়। রাসুলের রেখে যাওয়া হাদিসের বান্দারের হাদিসগুলি হল ফার্মেসিতে বিদ্যমান ঔষধের ভান্ডারের মতো, আর ইমামগণের মাজহাব হল ডাক্তারের প্রদত্ত ব্যবস্থাপত্রের মতো। ফার্মেসিতে ওষুধের ভান্ডার থাকলেই সবগুলি ঔষধ সব রুগী খেতে পারে না, শুধু যে রুগীর জন্য ডাক্তার যে ঔষধ ব্যবহারের ব্যবস্থা দিবে সেই রুগী শুধু সেই ঔষধ ব্যবহার করতে পারবে। ঠিক তেমনিভাবে রসুলের হাদিসের ভান্ডারে যত হাদিস আছে সব হাদিস যে কোনো উম্মত অনুকরণ করতে পারে না, শুধু মাজহাবের ইমামগণ যে উম্মতের জন্য যখন যে হাদিস অনুকরণীয় তখন সেই হাদিস অনুকরণ করতে পারে। কাজেই হাদিসে যা আছে তা অনুকরণ করি, এই অর্থে কোন মুসলমান আহলে হাদিস হতে পারে না। হা মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় একদল আহলে হাদিস লোক এক সময় ছিলেন, সেই আহলে হাদিস এই আহলে হাদিস নয়। এ সমস্ত আহলে হাদিসরা হল লামাজহাবি, আর ওই সমস্ত আহলে হাদিসগণের সবাই ছিলেন মজহাবের অনুযায়ী। সত্যিকারের অর্থে আহলে হাদিস কাদেরকে বলা হয়? যাদের মধ্যে রাসুলের এক হাদিসে উল্লেখিত চার গুণ পাওয়া যায়। আল্লাহর রাসুল বলেন, নাদারাল্লাহু ইমরাআন সামিআ মাকালাতি ফাহাফিযাহা ওয়া ওয়াআহা সুম্মা আদ্দাহা কামা সামিআ ফারুব্বা হামিলি ফাতহিন ইলা গাইরি ফাকিহিন ওয়া রুব্বা হামিলি ফাতহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু। এর অর্থ হল আল্লাহ রাসুল বলেন ওই সমস্ত লোকের চেহারাকে আল্লাহ উজ্জ্বল করে দেবেন, মানে খুশি করে দেবেন, ওই সমস্ত লোকদের আল্লাহ খুশি করে দেবেন যারা চারটা কাজ করে। চার কাজের প্রথম কাজ আমার হাদিস যারা শিখবে, আমার হাদিস যারা। দুই নম্বর কাজ হাদিসগুলি হেফাজত করবে। হেফাজত করার পদ্ধতি দুইটা, একটা মুখস্ত করার মাধ্যমে আর একটা লিপিবদ্ধ করার মাধ্যমে। তিন নম্বর কাজ হাদিসগুলি বিনষ্ট হতে দেবে না। বিনষ্ট হতে না দেওয়ার পদ্ধতিও দুইটা, মুখস্ত করার মাধ্যমে হেফাজত করে থাকলে ভুলবে না, লিপিবদ্ধ করার মাধ্যমে হেফাজত করে থাকলে লিখিত হাদিসকে বিনষ্ট হতে দেবে না। চার নম্বর কাজ আমার হাদিস যেমনটা শিখেছে তেমনটা অপরকে শিক্ষা দেবে। রাসুলের হাদিস শিখবে, রাসুলের হাদিস সংরক্ষণ করবে, রাসুলের হাদিস বিনষ্ট হতে দেবে না, রাসুলের হাদিস অপরকে শিক্ষা দেবে, এমন চার গুণে গুণীজনকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় আহলে হাদিস বলা হয়। আমাদের বর্তমান সমাজের লামাজহাবীদের মধ্যে এই চার গুণের একটাও নাই। সুতরাং এই আহলে হাদিস সেই আহলে হাদিস নয়। প্রসিদ্ধ চার মাজহাবের চার ইমামের প্রত্যেকেই আহলে হাদিস ছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লিখিত হাদিসের কিতাবের নাম মসনদে আবি হানিফা। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি লিখিত হাদিসের কিতাবের নাম কিতাবুল উম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লিখিত হাদিসের কিতাবের নাম মুআত্তায়ে মালিক। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি লিখিত হাদিসের কিতাবের নাম মসনদে আহমদ। চার মাযহাবের চার ইমামের প্রত্যেকেই হাদিসের কিতাব লিখেছিলেন, হাদিস না জানার কারণে আর না হাদিসের ভান্ডার হওয়ার কারণে। তারা ছিলেন সত্যিকারের অর্থে আহলে হাদিস। সুতরাং আমাদের বর্তমান সমাজের লামাযহাবীদের মুখে আহলে হাদিস কথায় যেন আমরা কেউ দুখায় না। এরা সত্যিকারের আহলে হাদিস নয়, আর যে ব্যাখ্যা মতো তারা আহলে হাদিস হওয়ার দাবি করে সেই ব্যাখ্যা মতো কোন মুসলমান আহলে হাদিস হতে পারে না। এক হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিতান্ত ঠেকা বসত দাঁড়িয়ে পেশাব করেছিল। এমনিতেই না ঠেকা বসত, এটা উম্মতের জন্য অনুকরণীয়। যে হাদিসে যা আছে তাই উম্মত অনুকরণ করতে পারে পারে। সুতরাং এদের আহলে হাদিস নাম ধারণ করে না, হয়তো মূর্খতা আর না হয় দুঃখা। হয়তো এরা এমন মূর্খ যে এরা জানেই না আহলে হাদিস কাকে বলে, অথবা এরা বাংলাদেশের প্রতি লক্ষ মুসলমানদের 99,999 জন হানাফি মাযহাব অনুসারী মুসলমানকে ধোঁকা দিতে চায় আহলে হাদিসের নামে। এই জন্য রাসুলের সুন্নত কথার এক নম্বর অর্থ যে রাসুলের হাদিস। এই হাদিস সম্পর্কেও যেহেতু এরা হাদিসের দোহাই দিয়ে, হাদিস মানার দোহাই দিয়ে জনসাধারণ মুসলমানদেরও প্রতারণা করে যাচ্ছে, এই জন্য জনসাধারণ মুসলমানদের কাছে এখন হাদিস সম্পর্কে কিছু আলোচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এরা আরো বলে থাকে যে আমরা হাদিস মানি, মাযহাব মানি না, আর হাদিসও শুধু সহিহ হাদিস মানি, অন্য কোন হাদিস মানি না। জনসাধারণ মুসলমান সহিহ বলতে কি বুঝে বলুন আপনারা, কেউ সহিহ শব্দের অর্থ জানা থাকলে কি বুঝেন? সঠিক। সহিহ শব্দের অর্থ বুঝেন সঠিক, শুদ্ধ। এর বিপরীতটা কি? অশুদ্ধ, ব্যতিক, ভুল। অথচ ইলমে হাদিসের পরিভাষায় সহিহ হাদিস অর্থ শুদ্ধ হাদিস নয়, এর ইলমে হাদিসের পরিভাষায় তার আলাদা অর্থ আছে যা আপনারা জানেন না, এই জন্য এই শব্দ দিয়া এরা আপনাদের দুখা দেয়। বিষয়টা বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিচ্ছি। দেখুন, দুনিয়াতে যত সহিহ হাদিসের কিতাব আছে এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচেয়ে গ্রহণযোগ্য সহিহ হাদিসের কিতাবের নাম সহিহ বুখারী শরীফ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির লিখিত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সংগ্রহে 600,000 হাদিস, 300,000 হাদিস ওনার মুখস্থ ছিল, আরো 300,000 হাদিস ওনার কাছে লিপিবদ্ধ ছিল। সেই 600,000 হাদিস থেকে বাছাই করে তিনি সহিহ বুখারী শরীফের মধ্যে এক বিবরণ মতে 6,275 খানা হাদিস লিখেছে, প্রায় 6,000 হাদিস উনার কাছে ছিল, কিন্তু সেখান থেকে বাছাই করে মাত্র 6,000 হাদিস তার কিতাবে লিখলেন। বাকি হাদিসগুলি সহিহ বুখারী শরীফের লিখিত হাদিসগুলি সহিহ, বাকিগুলির অধিকাংশই সহিহ নয়। মানে যদি হয় যে এইগুলি শুদ্ধ আর বাকিগুলি ভুল, তাহলে বলুন আপনাদের নবী 594,000 ভুল কথা বলেছিলেন? তাহলে এরা সহি হাদিস বলতে নিজেরাই কি গুরার ডিম বুঝে, আর আপনাদের এই কি গুরার ডিম বুঝাতে চায়? যেহেতু ফেতনাটা এরা সমাজে ছড়িয়েই দিয়েছে, এই জন্য আপনাদেরকে সতর্ককরণের জন্য না বলে অপারা যাচ্ছে। ইলমে হাদিসের পরিভাষাগুলি বুঝার যোগ্যতা অর্জন করার জন্য একাধারে 10 বছর মাদ্রাসায় লেখাপড়া করতে হয়। অথচ এই লামদ হাবিরা 1 বছরও মাদ্রাসায় লেখাপড়া করে। যারা একাধারে মাদ্রাসায় 10 বছর লেখাপড়া করেছেন, তারা ইলমে হাদিসের পরিভাষাগুলি মাত্র বুঝার যোগ্যতা অর্জন করেছেন, তারপরে আলাদাভাবে ইলমে হাদিস শিক্ষা গ্রহণ করতে হয়। যেহেতু আপনারা সবাই 10 বছর মাদ্রাসায় লেখাপড়া করে আসেননি, তাই আপনাদেরকে সহি হাদিস কাকে বলে এই প্রশ্নের জবাবটা আমি পুরাপুরি বুঝাতে পারবো না, তবে ইনশা আল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনলে মোটামুটি ভাবে বুঝতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলি হাদিস বর্ণনা সূত্রে পরবর্তী উম্মতদের কাছে পৌঁছে। একটা হাদিস রসুলের কাছ থেকে একজন সাহাবি বর্ণনা করলেন, সাহাবির থেকে একজন তাবেঈ বর্ণনা করলেন, তাবেঈর থেকে হাদিসটা তাবে তাবেঈ বর্ণনা করলেন, তার থেকে আর তার ছাত্র, তার থেকে তার ছাত্র, তার থেকে তার ছাত্র, এইভাবে বর্ণনা সূত্রে রসুলের হাদিসগুলি আমাদের কাছে পৌঁছেছে এবং বর্ণনা সূত্রে কিয়ামত পর্যন্ত অনাগত প্রজন্মদের হাতে রসুলের হাদিসগুলি পৌঁছবে। বলুন রসুল এর হাদিসগুলি উম্মতের হাতে কোন সূত্রে পৌঁছে? বর্ণনা সূত্রে। রাসূলের হাদিস যারা বর্ণনা করেন এদের আপনারা কি মনে করেন রাসূলের হাদিস বর্ণনা করার কোন যোগ্যতা দরকার হয় না? রাসূলের হাদিস বর্ণনা করার যোগ্যতা দরকার হয় না? দরকার হয়, কিন্তু কোন একটা যোগ্যতা সর্বলোকের কাছে সমানভাবে হয় না। কারো কাছে উন্নত মানের যোগ্যতা থাকে, কারো কাছে মধ্যম ধরনের যোগ্যতা থাকে, কারো কাছে নিম্ন মানের যোগ্যতা থাকে। রাসূলের হাদিসের বান্দারে যত লক্ষ হাদিস আছে সমস্ত হাদিস বর্ণনাকারীদের যোগ্যতার দৃষ্টিভঙ্গিতে তিন প্রকার। যেসব হাদিস সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীরা বর্ণনা করেছেন, এই সমস্ত হাদিসকে সহি হাদিস বলা হয়। যে সমস্ত হাদিস মধ্যম ধরনের যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীরা বর্ণনা করেছেন সেগুলিকে হাসান হাদিস বলা হয়। যে সমস্ত হাদিস নিম্নতম যোগ্যতা সম্পন্ন নাকি অযোগ্য, নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীরা যেসব হাদিস বর্ণনা করেছেন ওইগুলিকে জয়ী হাদিস বলা হয়। সাধারণত ইসলামী কোন আকীদা বিশ্বাস প্রমাণের জন্য সহি হাদিসগুলি দলিল হিসাবে গৃহীত হয়, ইসলামী কোন আমল প্রমাণের জন্য হাসান হাদিসের দলিল যথেষ্ট হয়, কোন আমলের ফজিলত জয়ীফ হাদিসের দ্বারাও প্রমাণিত হয়। এবার বলুন এরা যে বলে সহি হাদিস মানি আর কোন হাদিস মানি না, কথাটা হক না বাতিল? আপনারা কোন হাদিস মানেন কোনটা মানেন না? আকিদা প্রমাণের জন্য সহি হাদিসের দলিল দিতে হবে, আমল প্রমাণের জন্য হাসান হাদিসের দলিল যথেষ্ট, ফজিলত জয়ীফ হাদিসের দ্বারাও প্রমাণিত হয়। কাজেই সহি হাদিস মানি আর কোন হাদিস মানি না, এটা বাতিল দল লামাজহাবীদের বাতিল উক্তি ছাড়া আর কিছু নয়। রাসূলের সুন্নাত কথার তিনটা অর্থ, প্রথম অর্থ এই হাদিস সম্পর্কে সামান্য একটু আলোচনা আপনাদের সামনে এই জন্য তুলে ধরলাম যেহেতু লামাজহাবীদের ফেতনা বাংলাদেশের মুসলমানদের দ্বারে উঁকি মারছে, এই জন্য আগের থেকেই যেন আপনারা এই লামাজহাবী ফেতনা সম্পর্কে সতর্ক থাকতে পারেন, তাই হাদিস সম্পর্কে সামান্য একটু আলোচনা আপনাদের সামনে তুলে ধরবেন। এবার রাসুলের সুন্নত কথার দুই নম্বর অর্থ রাসুলের ওই আমল যা উম্মতের জন্য অনুকরণীয়, যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি, এটাকে আমলই সুন্নত বলা হয়। রাসুলের সুন্নত কথার দুই নম্বর অর্থ যে রাসুলের আমল, এটাকে আমলই সুন্নত বলা হয়। এটা আবার দুই প্রকার, এই সুন্নতটা আবার দুই প্রকার, একটা হলো সুন্নতে মুআক্কাদা আর একটা হলো সুন্নতে জায়েদা। বুঝে থাকতে বলুন তো, আমলি সুন্নত কত প্রকার? একটা সুন্নতে মুআক্কাদা আর একটা সুন্নতে জায়েদা। অন্তত আপনারা যারা পাঁচ বেলার নামাজ পড়েন, আপনাদের সকলেরই জানা থাকার কথা যে দোহরের চার রাকাত ফরজ নামাজের আগেও চার রাকাত সুন্নত নামাজ আছে, আসরের চার রাকাত ফরজ নামাজের আগেও চার রাকাত সুন্নত নামাজ, জোহরের চার রাকাত সুন্নত, আসরের চার রাকাত সুন্নত, কিন্তু দুটোটা কি একরকম সুন্নত? তাহলে জোহরেরটা কেমন সুন্নত? সুন্নতে মুআক্কাদা। আসরেরটা কেমন সুন্নত? সুন্নতে যায়। এখানে জরুরি ভিত্তিতে আমাদের চারটা কথা বোঝা দরকার। এক নম্বর, সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হয়? দুই নম্বর, সুন্নতে মুআক্কাদা আমল না করলে কি হয়? তিন নম্বর, সুন্নতে জায়েদা আমল করলে কি হয়? চার নম্বর, সুন্নতে জায়েদা আমল না করলে কি হয়? আমলি সুন্নত সম্পর্কে জরুরি ভিত্তিতে কটা কথা বোঝা দরকার? চারটা কথা। এক নম্বর, সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হয়? যারা নিয়মিত ভাবে সুন্নতে মুআক্কাদা আমল করেন, তারা হাসরের মাঠে নবীর খাস সুপারিশের অধিকারী হবে। কিয়ামতের দিন নবীর বিশেষ সুপারিশ পাওয়ার জন্য সুন্নতে মুআক্কাদা গুরুত্ব সহকারে পালন করা ছাড়া বিকল্প না। আমি দুঃখিত যে কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ বলতে কি বুঝায় সেই আলোচনায় গেলে আমি আমার মূল আলোচনার থেকে অনেক দূরে সরে যেতে হবে। এজন্য আজকের মতো কিয়ামতের দিনে নবীর খাস সুপারিশ, বিশেষ সুপারিশ বলতে কি বুঝায় তা সবিস্তারে বলার সময় সুযোগ আমার হাতে নাই, সেজন্য দুঃখিত। শুধু মোটামুটি ভাবে আমরা ধরো নাকি হাসরের মাঠে একটা সুপারিশ হবে, যে সুপারিশ মুমিন বেদিন নির্বিশেষে, মুসলমান অমুসলমান নির্বিশেষে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত তথা অন্য নবীর উম্মত নির্বিশেষে সমস্ত আদম সন্তানেরাই একটা সুপারিশ পাবে হাসরের মাঠে। শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া সেই সুপারিশের অধিকার হাসরের মাঠে আর কেউ পাবেন না। এটাকে খাস সুপারিশ বলে না, সেটাকে আম সুপারিশ বলে। সেটা হলো হাসরের মাঠের মানুষের হিসাব নিকাশ শুরু করার সুপারিশ। হাসরের মাঠে কোন মানুষের হিসাব নিকাশ শুরুই হবে না, কোন মুমিনের হিসাব নিকাশ শুরুই হবে না, কোন বেদিন কাফিরের হিসাব নিকাশ শুরুই হবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশ দ্বারা। তাহলে এটা খাস সুপারিশ হল না আম সুপারিশ, বিশেষ সুপারিশ হল না সাধারণ সুপারিশ হল, সর্বসাধারণেই সেই সুপারিশ। আরেক রকমের সুপারিশ আছে যা শুধুমাত্র মুমিন মুসলমান ছাড়া আর কেউ পাবেন। আরেক রকমের সুপারিশ আছে যা শুধুমাত্র মুমিন মুসলমান ছাড়া আর কেউ পাবে না। এটা আবার কয়েক প্রকার। এর মধ্যে এই খাস সুপারিশের এক প্রকার সুপারিশ হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতের 70,000 ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে দিয়েছেন। এটা আম সুপারিশ না খাস সুপারিশ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার উম্মতের 70,000 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তো আপনাকে নিজের পক্ষ থেকে বলে দিয়েছেন আপনার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, সংখ্যাটা আরো বাড়াবার জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করলেন না কেন? উমর বলেন, সংখ্যাটা আরো বাড়াবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করলেন না কেন? উমরের প্রশ্নের জবাবে রাসূল বলেন, আমি সুপারিশ করেছি। উমর বলেন, সুপারিশ করার পরে কি পেয়েছেন তা বলুন। রাসূল বলেন, সুপারিশ করার পর আল্লাহ আমাকে বলে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে যে 70,000 উম্মতকে আমার বিনা হিসাবে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন, আমার সুপারিশের কারণে আল্লাহ প্রদত্ত 70,000-এর প্রত্যেকের সাথে আরো 70,000 করে আমার উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়েছেন। এটা কেমন সুপারিশ? তাহলে আপনাদের নবীর কতজন উম্মত সর্বমোট বিনা হিসাবে জান্নাতে যাবে? 70,000 যুগ 70,000 না 70,000 পূরণ 70,000 সমান 490 কোটি। মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের 490 কোটি ব্যক্তিকে আল্লাহ শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর সুপারিশে বিনা হিসাবে জানা দেন। কেমন সুপারিশ? খাস আরো আরো আছে রাসূলের, খাস সুপারিশের আরো আরো বিভিন্ন প্রকার আছে। শুধু এক প্রকারের খাস সুপারিশের কথা বলি। এবার আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। যারা নিয়মিত রাসূলের সুন্নতে মুআক্কাদা আমল করবে তারা হাসরের মাঠে নবীর খাস সুপারিশ পাবে। এবার বলুন তো, নবীর সুন্নতের দাম কত? এগুলি আমাদের জানা থাকলে, এইগুলির গুরুত্ব অন্তরে উপলব্ধি হলে আমরা জীবনে কখনো নবীর সুন্নতে মুআক্কাদায় উদাসীন হতে পারি না, অবহেলাকারী হতে পারি। চার কথার এক কথা গেল, সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হয় বলুন তো, কি হয়? দুই নম্বর, যারা নবীর সুন্নতে মুআক্কাদা নিয়মিত লঙ্ঘন করে চলবে, অগত্যা কোনদিন লঙ্ঘন হয়ে গেলে সেই অসুবিধা হবে না। কিন্তু সুন্নতে মুআক্কাদা যদি কেউ নিয়মিতই লঙ্ঘন করে চলে, তাহলে সে কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। বলুন, নিয়মিত সুন্নতে মুআক্কাদা নিয়মিত লঙ্ঘন করলে কি হয়? নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত হতে হয়। যেমন ধরুন, 20 রাকাত তারাবিহের নামাজ রমজান মাসের রাতের বেলায় ফরজ না সুন্নত? জায়েদা না মুআক্কাদা? নিয়মিত লঙ্ঘন করলে কি হবে? খাস সুপারিশ থেকে বঞ্চিত। লামাজাবিরা নিজেরা তো লঙ্ঘন করেই জীবনভর, আপনাদেরকেও লঙ্ঘন করতে বলে। কিভাবে বলে? এরা বলে, তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। বলে কিনা লামাজাবিরা তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত বলে কিনা? বলে। এরা চ্যালেঞ্জ করে, কোন হাদিসে তারাবির নামাজ 20 রাকাত নাই? মুসান্নাফে ইবনে আবি সাইবা নামক হাদিসের বিখ্যাত কিতাবে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। বলুন, হাদিসের কিতাবে রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন কথাটা হাদিসের কিতাবে আছে কি নাই? তাইলে এরা হাদিস মানে নাকি হাদিস জানেও না? আহলে হাদিস দাবি করে কিন্তু হাদিস জানবে দূরের, মানবে দূরের কথা, হাদিস জানেও না। এই হাদিসের উল্লেখ করলে আবার বলে এইটা জয়ীফ হাদিস, আমরা জয়ী হাদিস শুনি, খুব ভালো কথা। রাসুলের একটা সহি হাদিস আছে, রাসুল বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়্যিন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের জন্য আমার সুন্নত যেভাবে অবশ্য পালনীয় তেমনি ভাবে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত অবশ্য পালনীয়। এটা যঈফ হাদিস নয়, এটা সহি হাদিস। আর খুলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা কে ছিলেন আপনারা কেউ বলতে পারেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে মসজিদে তারাবির নামাজে কুরআন খতম করার ব্যবস্থা করেছিলেন। হযরত উমরের ব্যবস্থা দিনে 20 রাকাত তারাবি প্রতিদিন মসজিদে জামাতের সাথে করা হতো। এটাও যঈফ হাদিস না সহি হাদিস? তাইলে এরা যঈফ হাদিসের বাহানায় সহি হাদিস অমান্য করার চক্রান্ত করে চলেছে। বাকি রইল তারা যে বলে তারাবির নামাজ 8 রাকাত, তারা হাদিসের দ্বারা দলিল পেশ করে। কি হাদিস? হাদিসে উল্লেখ আছে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ 11 রাকাত করতেন। বিতির সহ বলুন তো, 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কয় রাকাত থাকে? এই তো 8 রাকাতের হাদিস পাওয়া গেল। এটা হলো লা মাযহাবিদের দলিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই 8 রাকাতের কথা যে হাদিসে আছে সেই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ আল্লাহ রাসূল 12 মাস পড়তেন। এই 8 রাকাত নামাজ আল্লাহ রাসূল, তাহলে এটার নাম তারাবি না তাহাজ্জুদ? তাহাজ্জুদের হাদিস দিয়ে তারাবির দলিল দেয়। এই জালিয়াতিকারীদের নাম আহলে হাদিস। তারপরে শুনুন আরেক হাদিসে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ 23 রাকাত নামাজ পড়তেন। এবার বলুন 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কয় রাকাত থাকে? এই 20 রাকাতের হাদিসে উল্লেখ আছে এই 20 রাকাত নামাজ আল্লাহর রাসূল শুধু রমজানে পড়তেন, শুধু রমজানে। 8 রাকাতেরও হাদিস আছে, 20 রাকাতেরও। 8 রাকাতের হাদিসে উল্লেখ আছে 12 মাসের নামাজ, 20 রাকাতের হাদিসে উল্লেখ আছে রমজান মাসের নামাজ। এবার বলুন তো তারাবির নামাজ কত রাকাত সুন্নতে মুআক্কাদা? 20 রাকাত। লামা জাবিরা মাঝে মধ্যে পড়ে না 20 রাকাত? লামা জাবিরা মাঝে মধ্যে এই সুন্নতে মুআক্কাদা লঙ্ঘন করে না জীবন ভর? জীবন ভর সুন্নতে মুআক্কাদা লঙ্ঘন করার পরিণাম কি? কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। এই জন্য বলেছিলাম সুন্নত কত প্রকার ও কি কি, কোন সুন্নত পালনের ফলাফল কি, কোন সুন্নত লঙ্ঘনের পরিণাম কি, সবিস্তারে এই সমাজের মুসলমানদের এখনই জানা দরকার। নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ আমলি সুন্নত। এটা কত প্রকার? সুন্নতে মুআক্কাদা, সুন্নতে দায়েরা। সুন্নতে মুআক্কাদা নিয়মিত পালন করলে কি হয়? নবীর খাস সুপারিশ পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা নিয়মিত লঙ্ঘন করলে কি হয়? এবার বলুন তারাবির নামাজ সুন্নতে জায়েজা না মুআক্কাদা? 8 রাকাত না 20 রাকাত? সারা জীবন পড়লে কি হবে, সারা জীবন না পড়লে কি হবে, ফলাফল পরিষ্কার হইল কিনা? তারপর সুন্নতে জায়েজা, সুন্নতে জায়েজা নিয়মিত পালন করলে কি হয় না করলে কি হয়? ধারাবাহিকভাবে 4টা কাজ করার পর সুন্নতে জায়েজা এবং নফল মুস্তাহাবের আমল যে যত বেশি করবে তত বড় ওলি হবে আল্লাহ। তাহলে সুন্নতে জায়েজার সিরিয়াল নম্বর 5, সুন্নতে জায়েজার সিরিয়াল নম্বর, এর আগে 5টা আরো 4টা কাজ আছে ধারাবাহিকভাবে করার পর পাঁচ নম্বর সিরিয়ালে সুন্নতে জায়েদা এবং নফল মুস্তাহাব এর আমল যে যত বেশি করবে সে তত বড় বলি হবে আল্লাহ। আমাদের বর্তমান সমাজের সাধারণ মুসলমানেরা জানেই না আল্লাহর ওলি কিভাবে হয়। না জানার কারণে ধারাবাহিকভাবে চার কাজ করবে, দূরের কথা, পাঁচ নম্বরে সুন্নতে জায়েদা নফল মুস্তাহাব আমল করবে, দূরের কথা, যত সব লাশরা বেসরা বন্ধ পীরদেরকেও আল্লাহর ওলি মনে করে। আপনাদের এই অজ্ঞতার সুযোগে এই ভণ্ডরা ওলি সাজার সুযোগ পায়, মুসলমান সমাজের পীর সাজার সুযোগ পায়, ভণ্ডদের কপর থেকে নিজেদের ইমান আমল হেফাজতের জন্য এই পাঁচটা কাজ সিরিয়াল বাই সিরিয়াল জানা থাকা দরকার। লামাজাবিদের কপর থেকে ইমান আমল হেফাজতের জন্য আগের চারটা জিনিস সুন্নতে মুআক্কাদা পালন করলে কি হয় না করলে কি হয়, সুন্নতে জায়েদা আমল করলে কি হয় না করলে কি হয়, এইগুলি জানা দরকার লামাজাবিদের খপ্পর থেকে ইমান আমল হেফাজত করার জন্য, আর বন্ধ পীরদের খপ্পর থেকে মুসলমানের ইমান আমল হেফাজতের জন্য পরবর্তী দুইটা সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাব আমল করলে কি হয় না করলে কি হয় পরিষ্কার ভাবে জানা দরকার। ধারাবাহিকভাবে আগে যারা চারটা কাজ করে, চার কাজের প্রথম কাজ সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দিবে, তওবা করে। চার কাজের প্রথম কাজ তওবা করে সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দেবে। অগত্যা কোনদিন কোনো গুনা হয়ে গেলে অবিলম্বে যথারীতি তওবা করে ফেলবে, অবিলম্বে যথারীতি তওবা করে ফেলবে। এক নম্বর, দুই নম্বর, তার উপর যত ফরজ আমলের হুকুম বর্তায় সবগুলি ফরজ আমল করবে। তিন নম্বরে, শরীয়তের বিধান মতো যত কাজগুলি ওয়াজিব এর মধ্যে যতটুকু তার উপর বর্তায় সবগুলি যথারীতি পালন করবে। চার নম্বরে, সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমল করবে, গুনার অভ্যাস ছেড়ে দিলে, ফরজ আমল ঠিক মতে করলে, ওয়াজিব আমল ঠিক মতে করলে, সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করলে কয়েকটা পুরস্কার পাওয়া যাবে, কিন্তু আল্লাহর ওলি হওয়া যাবে। গুনার অভ্যাস ছেড়ে দেওয়ার কারণে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে, ফরজ এবং ওয়াজিব আমল ঠিক মতে করলে জান্নাত পাওয়া যাবে, সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর খাস সুফারিশ পাওয়া যাবে। বলেন চার কাজের ফলাফল কটা হইল? তিনটা। গুনার অভ্যাস ছেড়ে দেওয়ার ফলাফল জাহান্নাম থেকে মুক্তি, ফরজ ওয়াজিব আমল করার ফলাফল জান্নাত লাভ, সুন্নতে মুআক্কাদা আমলের ফলাফল নবীর খাস শাফাআত। এই চার কাজের তিন ফলাফল কিন্তু আল্লাহর ওলি হতে পারে। এই চার কাজ ধারাবাহিকভাবে করার পরে সুন্নতে জায়েদা আমল, নফল মুস্তাহাবের আমল যে যত বেশি করবে সে তত বড় ওলি হবে আল্লাহ। পাঁচ নম্বর কাজের দ্বারা ওলি হওয়া যায়, আগের চারটার দ্বারা জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, নবীর শাফাআত পাওয়া যায়, কিন্তু আল্লাহর বন্ধু হওয়া যায় না, আল্লাহর ওলি হওয়া যায় না। চার কাজ ঠিক মতে করার পর পঞ্চম নম্বরে সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাবের আমলের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর বন্ধু হওয়া যায়। ধারাবাহিকভাবে এই কথাগুলি আপনারা না জানার কারণ যে বন্ধ পীরেরা নারী পুরুষের মধ্যকার পর্দা রক্ষা করা ফরজ শরীয়তের বিধান লঙ্ঘন করে, জীবনভর গুনাহ করে, পাঁচ বেলার ফরজ নামাজের দাঁড়ায় না, কমপক্ষে এক মুষ্টি পরিমাণ লম্বা দাড়ি রাখার ওয়াজিব দাঁড়ায় না, কমপক্ষে এক মুষ্টি পরিমাণ লম্বা দাড়ি রাখা হানাফি মাযহাব মতে ওয়াজিব, শাফিঈ মাযহাব মতে ওয়াজিব, মালিকি মাযহাব মতে ওয়াজিব, হাম্বলি মাযহাব মতে ওয়াজিব। মুসলমান সমাজে একটা কথা আছে প্রচলিত, দাড়ি রাখা নবীর সুন্নত। হ্যাঁ, দাড়ি রাখা নবীর অর্থে তিন নম্বর অর্থে, যে অর্থের দিকে আমি একটু পরে যাচ্ছি, দাড়ি রাখা নবীর সুন্নত অর্থ আমলি সুন্নত নয়, দাড়ি রাখা নবীর সুন্নত অর্থ নবীর তরিকা। দাড়ি রাখা নবীর সুন্নত অর্থ আমলি সুন্নত না তরিকা অর্থে নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ আমলি সুন্নত, নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা। দাড়ি রাখা নবীর সুন্নত দুই নম্বর অর্থে নয়, দাড়ি রাখা নবীর সুন্নত তিন নম্বর অর্থে। না সুন্নত তরিকা মতে দাড়ি আছে, না সুন্নত তরিকা মতে চুল আছে, না ফরজ নামাজ আছে, না পর্দা পুশিদা আছে, বরং গান বাজনার হারাম হারাম কাজ নিয়ে ব্যস্ত। আর যে মহাপবিত্র উরুস মুবারকে অসংখ্য অগণিত শিরিকি গুণা হয়, কুফুরি গুণা হয়, বেদাত হয়, সেই উরুস নিয়ে যে সমস্ত ভন্ডরা ব্যস্ত, এদেরকেও সমাজের অনেক মুসলমান আল্লাহর ওলি মনে করে। কেন? এরা জানে না কত কাজের দ্বারা ওলি হয়। আপনাদের জানা মতো গান বাজনা হালাল না হারাম? বন্ধ ফিরে গান বাজনা নিয়ে লিপ্ত থাকে কিনা? গুনা নিয়ে লিপ্ত থাকলে ওলি হয়? পাঁচ বেলার নামাজ ফরজ না নফল? বন্ধ ফিরে পাঁচ বেলার নামাজ ছেড়ে দিয়ে ওলি হলো কিভাবে? নবীর তরিকা মতে চলা দাড়ি রাখা ওয়াজিব, নবীর তরিকা মতে দাড়ি না রেখে বন্ধ ফিরে আল্লাহর ওলি হলো কিভাবে? আর নফল বন্দেগীর তো খবরই নাই, আল্লাহর ওলি হলো কিভাবে? সুতরাং এইগুলি আপনাদের না জানার কারণে বন্ধরা অসমাজে ওলি সাজার সুযোগ পাচ্ছে, বন্ধরা অসমাজে পীর সাজার সুযোগ পাচ্ছে। এরা ওলিও নয় পীরও নয়, ভণ্ড ছাড়া আর কিছু নয়। সহি বুখারি শরীফের হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর যেই বান্দা নফল বন্দেগীকে নিজের অভ্যাসে পরিণত করে, আল্লাহ সেই বান্দাকে আল্লাহর ওলি হিসাবে গ্রহণ করে। বলুন কোন আমলের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়? নফল সুন্নতে দায়দার নফল মুস্তাহাবের আমলের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়। কুনার অভ্যাস ছেড়ে দিলে কি পাওয়া যায়? ফরজ ওয়াজিব আমল করলে কি হয়? সুন্নতে মুয়াক্কাদা আমল করলে কি হয়? আর নফল মুস্তাহাবের অভ্যাস করলে কি হয়? কোনটার দ্বারা কি হয়, কোনটার দ্বারা কি হয়, কোনটার দ্বারা কি হয় পরিষ্কার ভাবে জানা থাকা দরকার, আর যেন জীবনে কোনোদিন আমরা ভুলে না যাই। গুনার অভ্যাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়, সুন্নতে মুয়াক্কাদা আমল করলে নবীর খাস সুপারিশ পাওয়া যায়, আর সুন্নতে গায়দা এবং নফল মুস্তাহাবের আমল করলে আল্লাহর ওলি হওয়া যায়। প্রথম আগের চার কাজের দ্বারা যদি আমি জাহান্নাম থেকে নাজাত পেলাম, জান্নাত পেলাম, নবীর খাস সুপারিশ পেলাম, নফল বন্দেগী নাই বা করলাম, আল্লাহর ওলি হইলাম না, অসুবিধা কি? এই আর এক প্রশ্ন। গুনার অভ্যাস ছেড়ে দিয়ে আমি জাহান্নাম থেকে বসলাম, ফরজ ওয়াজিব আমল করে আমি জান্নাত পেলাম, সুন্নতে মুয়াক্কাদা আমল করে কি পেলাম? নফল আমল আর করলাম না, সুন্নতে জায়দা আমল করলাম না, আল্লাহর ওলি হলাম না, অসুবিধা কি? অসুবিধা নাই। তবে এই চার কাজ করনেওয়ালার জান্নাত পাওয়া আর নফল বন্দেগীকে অভ্যাসে পরিণত করে আল্লাহর ওলি হওয়ার ব্যবধানটা পার্থক্যটা কি আমাদের বোঝা দরকার, এবং সেটা একটা উদাহরণের মাধ্যমে আমরা খুব সহজে বুঝতে পারি। ধরুন আপনার একটা কাপড়ের দোকান আছে, দোকানে মাল বেচা কেনা করার জন্য দুজন কর্মচারী নিযুক্ত করলেন, প্রত্যেকটা কর্মচারী দৈনিক ডিউটি হলো 8 ঘন্টা, মাসিক বেতন 8,000 টাকা। বলুন দুই কর্মচারীর বেতনে ব্যবধান আছে না ডিউটিতে ব্যবধান আছে? ডিউটিও সমান, বেতনও সমান। প্রতিদিন 8 ঘন্টা ডিউটি করবে, মাস শেষে 8 ঘন্টা বেতন পাবে। প্রথম কর্মচারী প্রতিদিন 8 ঘন্টা ডিউটি করে, মাস শেষে 8,000 টাকা বেতন নিয়ে যায়। ওই কর্মচারীটা দোকানের মালিকের বন্ধু না কর্মচারী? ওই কর্মচারীটা কর্মচারী, বন্ধু নয়। কিন্তু দ্বিতীয় কর্মচারী ডেলি 8 ঘন্টা ডিউটি করে, মাস শেষে 8,000 টাকা বেতন নিয়ে যায়, আর প্রতিদিন আরো 4 ঘন্টা ডিউটি করে বিনা বেতনে, প্রতিদিন আরো চার ঘন্টা ডিউটি করে, এক বছর, দুই বছর, পাঁচ বছর, সাত বছর, বিশ বছর, জীবন ভর যখন বিনা বেতনে প্রতিদিন চার ঘন্টা করে ডিউটি করবে, তখন ওই কর্মচারীটা মালিকের কর্মচারী থাকবে না, বন্ধু হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে যারা গুনার অভ্যাস ছেড়ে দিল, এরা আল্লাহর বেতন ভোগী চাকর, যারা ফরজ ওয়াজিব আমল করলো এরা আল্লাহর বেতন ভোগী চাকরের মতো, যারা সুন্নতে মুআক্কাদা আমল করলো এরা আল্লাহর বেতন ভোগী চাকরের মতো, আর যে ব্যক্তি সুন্নতে যায়দা নফল মুস্তাহাব আমল করলো, এটা না করলেও জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, এটা না করলেও জান্নাত লাভ করা যায়, এটা না করলেও নবীর শাফাআত পাওয়া যায়, পরে কেন? বেতনের জন্য নয়, মালিককে খুশি করার জন্য। এই জন্য আল্লাহ রাসূল বলেন, নফল বন্দেগীকে যারা অভ্যাসে পরিণত করে আল্লাহ তাদেরকে আল্লাহর ওলি হিসাবে গ্রহণ করে। এবার বলুন, কর্ম বেতনভোগী কর্মচারী আর বন্ধুতে কোন ব্যবধান আছে? ঠিক তেমনি ভাবে চার কাজ করনেওয়ালা বান্দা আর নফল বন্দেগী করনেওয়ালা বান্দা আল্লাহর দৃষ্টিতে আকাশ পাতাল ব্যবধান আছে। নফল বন্দেগী করে জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে, নফল বন্দেগী করে জান্নাত লাভের স্বার্থে, নফল বন্দেগী করে নবীর শাফাআত পাওয়ার স্বার্থে না বিনা স্বার্থে? নফল বন্দেগী করে বিনা স্বার্থে, এর মানে হইল ওভার ডিউটি করে। এর মানে হলো ওভার ডিউটি করে। ওভার ডিউটি কেন করে? নিজের স্বার্থে নয়, মালিককে খুশি করার জন্য, মনিককে খুশি করার জন্য। এই জন্য বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাকে আল্লাহর ওলি হিসাবে গ্রহণ করেন। ওলি শব্দের যত অর্থ আছে এর মধ্যে একটা হলো বন্ধু, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। বলেন, শুধুমাত্র বেতনভোগী ডিউটি করে আল্লাহর বন্ধু হওয়া যায় না, ওভার ডিউটি করতে হয়। সেই ওভার ডিউটির নাম সুন্নতে যায়দা আর নফল মুস্তাহাব। কাজেই ধারাবাহিক ভাবে পাঁচটা কাজকে নিজের জীবনের সাধনা না বানাতে পারলে আল্লাহর ওলি হওয়ার কল্পনা ও করা যায় না। হাদিস শরীফে আল্লাহ রাসূল আরো বলেন, নফল বন্দেগীকে যারা অভ্যাসে পরিণত করে তাদেরকে যে আল্লাহ তার ওলি হিসাবে গ্রহণ করেন, আল্লাহর বন্ধু হিসাবে গ্রহণ করেন, তখন ওই বন্ধুর মুখ, ওই বান্দার মুখ আল্লাহর মুখ হয়ে যায়, ওই বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, ওই বান্দার পা আল্লাহর পা হয়ে যায়। কত নম্বর কাজের দ্বারা বান্দার মুখ আল্লাহর মুখ হয়ে যায়? কত নম্বর কাজের দ্বারা বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়? কত নম্বর কাজের দ্বারা বান্দার পা আল্লাহর পা হয়ে যায়? পাঁচ নম্বর কাজের দ্বারা। কেন? এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি, শুনুন। ধরুন বাংলাদেশের ঢাকার একটা লোকের বন্ধুত্ব আছে চট্টগ্রামের একটা লোকের সাথে, তারা দুইজনে এমন ঘনিষ্ঠ বন্ধুত্ব, একজনকে বাদ দিয়া আরেকজনের ঈদ হয় না, একজনকে বাদ দিয়ে আরেকজনের বিয়ে হয় না, একজনকে বাদ দিয়ে আরেকজনের কোন অনুষ্ঠান হয় না। সাধারণ বন্ধু না একান্ত ঘনিষ্ঠ বন্ধু? এমত অবস্থায় চট্টগ্রামের বন্ধুকে চট্টগ্রামে রেখে ঢাকার বন্ধু মক্কা শরীফ গেল হজ করতে, সেখানে গিয়ে দেখলো ওইখানে তার চট্টগ্রামের বন্ধুটার মতো আরেকটা মানুষ, বন্ধুটা না বন্ধুটার মতো, মতো বলতে ওই লোকটার চেহারা তার বন্ধুর চেহারার মতো, ওই বন্ধুটার লিবাস পোশাক তার বন্ধুর লিবাস পোশাকের মতো, ওই বন্ধুর চালচলন তার বন্ধুর চালচলনের মতো, ওই ওই লোকটার কথাবার্তা তার বন্ধুর কথাবার্তার মতো। ওই লোকটাকে ভালো লাগবে কিনা? বন্ধু হওয়ার কারণে ভালো লাগলো না বন্ধুর মতো হওয়ার কারণে? ঠিক তেমনি ভাবে আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে আল্লাহর সবচেয়ে বড় একান্ত ঘনিষ্ঠ বন্ধু আছেন মাত্র একজন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে থাকতে বলুন, আল্লাহর গোটা সৃষ্ট জগতে আল্লাহর একান্ত ঘনিষ্ঠ বন্ধু কতজন? একজন। তিনি হলেন একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমত অবস্থায় আল্লাহর কোন মুমিন মুসলমান বান্দা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর লিবাসের মতো লিবাসদারি হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পোশাকের মতো পোশাকদারি হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর চুলের মতো চুল রাখে মাথায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাড়ির মতো দাড়ি রাখে মুখে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুচের মতো মুচ রাখে মুখে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আমলের মতো আমল করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর চালচলনের মতো চালচলন হয়, তখন সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যায়, আল্লাহর ঘনিষ্ঠ বন্ধুটা হয়ে যায়, না বন্ধুর নমুনা ধারণ করলো। তখন আল্লাহ বলেন, তুই আমার বন্ধু ছিলি না, আমার বন্ধুর নমুনা ধারণ করলি, এই জন্য আমি তোরে আমার সাধারণ বন্ধু রূপে গ্রহণ করলাম, আমার বলি হিসাবে তোরে গ্রহণ করলাম। বর্তমান সমাজে কজন মুসলমান আল্লাহর বন্ধুর মুসের মতো মুস রাখতে রাজি? বর্তমান সমাজের কজন মুসলমান আল্লাহর বন্ধুর দাড়ির মতো দাড়ি রাখতে রাজি? বর্তমান সমাজের কজন মুসলমান আল্লাহর বন্ধুর চুলের মতো চুল রাখতে রাজি? বর্তমান সমাজের কজন মুসলমান আল্লাহর বন্ধুর পোশাকের মতো পোশাক পরতে রাজি? আল্লাহর বন্ধুর নমুনা ধরা ভালো লাগে না, আল্লাহর বন্ধুর নমুনা ধারণ করা ভালো লাগে না, ভালো লাগে আল্লাহর দুশ্মনদের নমুনা ধারণ করতে ভালো লাগে। বর্তমান দুনিয়ার মুসলমানদের, অধিকাংশ মুসলমানদের অবস্থা এটা যে আল্লাহর বন্ধুর আকৃতি ধারণ করতে ভালো লাগে না, আল্লাহর দুশ্মনদের আকৃতি ধারণ করতে ভালো লাগে। পবিত্র কোরআনে রেখা আছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া বাযু ফামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাহুয়া মিনহুম। হে মুমিন মুসলমানেরা, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না, তারা তোমাদের বন্ধু নয়, তারা তাদের বন্ধু। কাজেই কোন মুসলমান যদি কোন ইহুদিকে বন্ধু রূপে গ্রহণ করে, আমি আল্লাহ সেই মুসলমানকে ইহুদি হিসাবে গণ্য করব। কোন মুসলমান যদি কোন খ্রিস্টানকে বন্ধু রূপে গ্রহণ করে, আমি সেই মুসলমানকে খ্রিস্টান গণ্য করব। বুঝে থাকলে বলুন, ইহুদি বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা আল্লাহর বন্ধু না শত্রু? ইহুদি খ্রিস্টানেরা আল্লাহর বন্ধু নয়, শত্রু। কেন শত্রু সেই আলোচনার দিকে আমি যাচ্ছি না, আমার হাতে সেই সময় সুযোগ নাই। ইহুদি খ্রিস্টান আল্লাহর শত্রু কেন হল, কোন কোন কাজের দ্বারা তারা আল্লাহর শত্রু হল, এবং কেন আল্লাহ বললেন তারা তোমাদেরও বন্ধু নয়? ইহুদিরা আমি আল্লাহরও দুশ্মন, মুমিন মুসলমানেরও দুশ্মন, খ্রিস্টানেরা আমি আল্লাহরও দুশ্মন, মুমিন মুসলমানেরও দুশ্মন, সেই আলোচনায় যাচ্ছি না। শুধু এই কথা পরিষ্কার বুঝলেন কিনা, যে ইহুদি বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা মুমিন মুসলমানের বন্ধু নয় দুশ্মন, আল্লাহর বন্ধু নয় দুশ্মন। এইরকম একজন ইহুদি খ্রিস্টান, একজন খ্রিস্টান নেতার বক্তব্য আপনারা আজকে যে প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এই মহাসম্মেলনে যোগদান করেছেন, জামিয়াতুস সুন্নাহ, এটা একটা কওমি মাদ্রাসা, আর উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার মডেল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন নবীন শিক্ষাপ্রাপ্ত আলেম, নাম তার মাওলানা ইয়াসির নদীম। মাওলানা ইয়াসির নদীম বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে একটা মহামূল্যবান গ্রন্থ লিখেছেন, সেটার নাম হল গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন আওয়ার ইসলাম। সেই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটা বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান নেতা বুশ তার একটা বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন। সেই বক্তৃতায় বুশ বলেছে, আমি সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে দাড়িমুক্ত অবস্থায় দেখতে চাই, আর সারা দুনিয়ার সমস্ত নারীদের চেহারাকে পর্দামুক্ত অবস্থায় দেখতে চাই। বুশের বক্তৃতা বুঝে থাকতে বলুন, সমস্ত পুরুষের চেহারাকে দাড়িমুক্ত অবস্থায় দেখতে ভালোবাসে কে? বুশ। এবার আপনাদের নবী আপনাদের কেমন চেহারা দেখতে ভালোবাসেন এবার শুনুন। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফুল লোহা, দাড়ি ছেড়ে দাও, দাড়ি কাটবা না, দাড়ি মুন্ডন করবা না, দাড়ি ছাড়বা না, দাড়ি লম্বা হতে দাও, এক কথায় দাড়ি লম্বা করো। রাসূল বলেন, দাড়ি লম্বা করো। তাহলে রাসূল আমার চেহারাকে কেমন দেখতে পছন্দ করেন? লম্বা দাড়ি অবস্থায় দেখতে আমার রাসূল আমাকে পছন্দ করেন। বুশ আমাকে আমার চেহারাকে দাড়ি মুক্ত দেখতে পছন্দ করে। দুই কথা পরিষ্কার হইল কিনা বলুন। খ্রিস্টানদের নেতা বুশ আমার চেহারাকে কেমন দেখতে পছন্দ করে? দাড়ি মুক্ত। আমার নবী আমার চেহারাকে কেমন দেখতে পছন্দ করেন? লম্বা দাড়ি যুক্ত। লম্বা, লম্বার পরিমাণ কত? কিছু মুসলমান আমাদের সমাজে এমনও আছে যে দাড়ি রাখে 1 ইঞ্চি, 1/4 ইঞ্চি, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1 মুষ্টি নয়। এরাও রসুলের হাদিস দিয়েই দলিল দেয়, বলে আল্লাহ রসুল যে বলেছেন হাদিস শরীফে বলেছেন দাড়ি লম্বা করো, এই 1 ইঞ্চি দাড়ি 1/4 ইঞ্চির তুলনায় লম্বা, 1 ইঞ্চি দাড়ি 1/8 ইঞ্চির তুলনায় লম্বা। কাজী লম্বা কথাটা প্রমাণ হইলেই হইল। এইরকম একটা লোক গত মনে হয় 2-3 বছর আগে লন্ডনে এক মসজিদের ইমাম সাহেবের কামরায়, ইমাম সাহেব অত্যন্ত ভদ্র স্বভাবের লোক ছিলেন, ইমাম সাহেব আর আমি উনার রুমে বসেছিলাম। 1 ইঞ্চি দাড়িওয়ালা একটা লোক বাকিগুলি সেটে ফেলে দিয়েছে, ইমাম সাহেবের কাছে এসে বলে হুজুর একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। কি কথা? বলে দাড়ি 1 মুষ্টি পরিমাণ লম্বা করতে হবে এমন কোন হাদিস আছে? ইমাম সাহেব বললেন আছে। বলল কোন হাদিস? ইমাম সাহেব বললেন যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুষ্টিবদ্ধভাবে দাড়ি ধরতেন, মুষ্টির বাইরের অংশ কেটে ফেলে দিতেন, ভিতরের অংশ নয়। সে বলে এটা তো উমরের ছেলে আব্দুল্লাহর কথা, আমি রসুলের কথা চাই। এটা কার কথা? উমরের ছেলে আব্দুল্লাহর কথা। আমি উমরের ছেলে আব্দুল্লাহর কথা জানার জন্য আপনার কাছে আসিনি, আমি সরাসরি রাসুলের কথা জানার জন্য এসেছি। ইমাম সাহেব বললেন রাসুলের কথা যথাযথভাবে সাহাবাগণ বুঝেছিলেন আমাদের চেয়ে ভালো। কাজী সাহাবাগণ রাসুলের কথা যেভাবে বুঝেছিলেন আমাদেরকে সেভাবেই বুঝতে হবে। সে বলে আমি আপনার এই সমস্ত বক্তৃতা শুনতে আসিনি, আমি শুনতে এসেছি রসুলের 1 মুষ্টি পরিমাণ লম্বা করতে হবে দাড়ি, রসুলের এমন হাদিসটা কোথায়? আমি ইমাম সাহেবকে বললাম হুজুর এই লোকটা যেই রকমের, এই লোকটা যেই রকমের চাপাবাজ, তার কথার জবাব দেওয়ার জন্য আপনার মতো অতি ভদ্র লোকের কাজ নয়, আমার মতো একটা বেশাসমের কাজ। আপনি দয়া করে আমাকে অনুমতি দিন, তার প্রশ্নের জবাবটা আমি দিই। বললেন ঠিক আছে দেখ। তখন আমি তাকে বললাম তুমি কোনো সাহাবীর কথা মানো না, তুমি কোনো ইমামের ব্যাখ্যা মানো না, তুমি কোনো ইমামের মজহাব মানো না, তুমি ডাইরেক্ট রসুলের হাদিসটাও লম্বা দাড়ির ব্যাপারে, তাই তো কথা? বলো হ্যাঁ তাই কথা। আমি বললাম শোনো রসুল বলেছেন আফুল লোহা দাড়ি লম্বা করো, এখানে কাটার ছাটার কোনো কথাই নাই। বললেন রসুলের হাদিসে কাটার কথা আছে না লম্বা করার কথা আছে? তোমার দাড়ি বেরাত লম্বা হলেও কাটতে পারবে না, আর কাটতে হইলে সাহাবায়ে কেরামকে মাপ কাঠি মানতেই হবে। বলেন সুন্নতে রাসুলই যথেষ্ট না সাহাবায়ে কেরামও মাপ কাঠি? কেমন লোকেরও অভাব নাই সমাজে যারা সাহাবায়ে কেরামকে মাপ কাঠি মানতে আসমান ভেঙ্গে পড়ে তাদের মাথায়। আমি বলতেছিলাম যে এই কথা, সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে দাড়ি মুক্ত অবস্থায় দেখতে পছন্দ করে কে? মুসলমান পুরুষের চেহারাকে লম্বা দাড়ি বিশিষ্ট দেখতে পছন্দ করেন কে? মুহাম্মদুর রাসূল। বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান, এবার আমার কথা বুঝে থাকলে বলুন, বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান নিজের নবীর পছন্দ মতো চেহারাকে সাজাইল না আল্লাহর দুশ্মনের পছন্দ মতো সাজাইল? আল্লাহর দুশ্মনের নমুনা ধারণ করলে আল্লাহর বন্ধু হয় না আল্লাহর বন্ধুর নমুনা ধারণ করলে আল্লাহর বন্ধু হয়? এই জন্য সহিহ বুখারীর হাদিসে উল্লেখিত হাদিস আল্লাহর রাসূল বলেন সুন্নতে জায়েদা নফল মুস্তাহাবের আমল যে যত বেশি করবে সে তত বড় ওলি হবে আল্লাহ। ওলি শব্দের অর্থ বন্ধু, আল্লাহর সবচেয়ে বড় ঘনিষ্ঠ বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নমুনা যে যত বেশি ধারণ করবে সে তত বড় ওলি হবে আল্লাহ। আরেকটা আনুষঙ্গিক কথা বলতে চাই, সেটা হল আমাদের বর্তমান সমাজের যে সমস্ত মুসলমানেরা মুখে দাড়ি রাখেন না তাদের ব্যাপারে আমার দুইটা ধারণা আছে, ভালো খারাপ না? ভালো, ভালো। আমাদের সমাজের যে সমস্ত মুসলমানেরা মুখে দাড়ি রাখেন না তাদের ব্যাপারে আমার দুইটা ধারণা আছে ভালো, সঠিক না বেঠিক আপনারা শুনলে পরে বলবেন, আগে বলবেন না, আমি বলছি। এক নম্বর ভালো ধারণা হইল এদের ব্যাপারে, এরা বুশের বক্তৃতার কারণে দাঁড়িয়ে ফেলে না, পরিবেশগত কারণে দাঁড়িয়ে ফেলে। বুশের বক্তৃতার খবরও নাই এদের কাছে, এটা এদের ব্যাপারে আমার ধারণা। এরা মুখের দাঁড়িয়ে ফেলে দিল বুশের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণে। যে স্কুলে পড়তে গেল সেই স্কুলের অন্যান্য ছাত্ররাও দাঁড়িয়ে রাখে না, সেও দাঁড়িয়ে রাখে না। যেই কলেজে পড়তে গেল সেই কলেজের অন্যান্য ছাত্ররা দাঁড়িয়ে রাখে না, সেও দাঁড়িয়ে রাখে না। যে অফিসে চাকরি করতে গেল অন্যান্য অফিসারেরা দাঁড়িয়ে রাখে না, সেও দাঁড়িয়ে রাখে না। এই হইল আমাদের সমাজের মুসলমানদের দাঁড়িয়ে না রাখার মূল কারণ। এদের সম্পর্কে আমার একটা সুধারণা, এবার বলেন আমার ধারণাটা ঠিক না বেঠিক। এদের সম্পর্কে আমার আরেকটা সুধারণা আছে, সেটা হল এই সমস্ত দাড়ি মুন্ডনকারী মুসলমান পুরুষেরা যেদিন জানতে পারবে, বুঝতে পারবে যে আল্লাহর দুশমন আমাকে দাড়ি মুক্ত অবস্থায় দেখতে পছন্দ করে আর আল্লাহর বন্ধু আমাকে লম্বা দাড়ি অবস্থায় দেখতে পছন্দ করেন, এই কথাটা যেদিন বুঝতে পারবে এই দিন এদেরকে কোনো শাসনের দরকার হবে না, কোনো বিধিনিষেধায় রূপ করার দরকার হবে না, কোনো রকমের শাসানির দরকার হবে না। একমাত্র আল্লাহর বন্ধুর নমুনা ধারণ করার জন্য সব প্রণোদিত ভাবেই দাড়ি লম্বা করবে। এই জন্য নবীর সুন্নতটা বোঝা দরকার গুরুত্ব সহকারে। নবীর সুন্নতের গুরুত্ব যেদিন উম্মতের অন্তরে অনুভূত হবে সেই দিন কোন রকমের শাসন লাগবে না, কোন রকমের শাস্তি লাগবে না, নবীর মহব্বতেই নবীর সুন্নতের অনুসারী হয়ে যাবে। পরিষ্কার ভাষায় হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বতের সাথে গ্রহণ করবে সেই ব্যক্তি সত্যিকারের অর্থে আমাকে মহব্বতকারী হবে, আর আমাকে যারা মহব্বত করবে তারা আমার সাথে জান্নাতে যাবে। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা কালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আতানি ফাকাদ আবা। রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। রাসূল কি বললেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, এ পর্যন্তই কথা শেষ না, কিন্তু আছে। রাসূল বলেন কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনাকে মানে না কারা? আল্লাহ রাসূল বলেন, আমার তরিকা মতে চলে যারা আমাকে মানে তারা আমার আমার সাথে জান্নাতে যাবে, তারা আমার তরিকা মতে যারা চলে না তারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। এইটা হলো নবীর সুন্নাত কথার তিন নম্বর অর্থ। এবার আসুন মূল কথার দিকে ফিরে যাই। নবীর সুন্নাত কথাটা ইসলাম ধর্মে তিনটা অর্থে ব্যবহৃত হয়। এক নম্বর নবীর সুন্নাত অর্থ নবীর হাদিস, দুই নম্বর নবীর সুন্নাত অর্থ নবীর আমল, তিন নম্বর নবীর সুন্নাত অর্থ নবীর তরিকা। নবীর তরিকা বলতে কি বোঝায়? নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতিকে নবীর তরিকা বোঝায়। মানুষের জীবনে যত কাজ আছে সমস্ত কাজই প্রথমত দুই প্রকার, হয়তো সংসারের কাজ আর না হয় ধর্মের কাজ। বুঝে দেখলে বলুন, মানুষের জীবনের সকল কাজ প্রথমত কত প্রকার? একটা হলো, এক প্রকার কাজ হলো সংসারের কাজ, আর এক প্রকার কাজ হলো ধর্মের কাজ। সংসারের কাজের বেলায়ও নবীর তরিকা আছে, ধর্মের কাজের বেলায় নবীর তরিকা আছে। সংসারের কাজও যদি কেউ নবীর তরিকা মতে করে, সংসারের কাজ করেও এবাদতের সওয়াব পায়। ধর্মের কাজও যদি কেউ নবীর তরিকা বাদ দিয়ে মন গড়া মতে করে, তার ধর্মের কাজটাই বেদাত হয়ে যায়। সংসারের কাজ বেদাত হয় না ধর্মের কাজ বেদাত হয়? কিভাবে করলে? নবীর তরিকা বাদ দিয়ে মন গড়া মতে করে। দুই চার দুইটা উদাহরণ শুনুন। পড়া, ওজিফা পড়া, জিকির করা, দুরুদ পড়া, দোয়া করা, এগুলি সংসারের কাজ না ধর্মের কাজ? খাওয়া, ঘুমানি, পেশাব পায়খানার, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, চাকরি বাকরি, এইগুলি ধর্মের কাজ না সংসারের কাজ? পরিষ্কার হলো? কতগুলি কাজ আছে ধর্মের কাজ, কতগুলি কাজ আছে সংসারের কাজ? পাঁচ বেলার নমাজটা কিসের কাজ? ধর্মের কাজ। পুরুষের জন্য নবীর তরিকা হল পাঁচ বেলার নমাজ জমাতের সাথে পড়বে। পুরুষের জন্য পাঁচ বেলার নমাজ যে ধর্মের কাজ, এই বেলায় নবীর তরিকা কি? পাঁচ বেলার নামাজ জমাতের সাথে পড়বে। মেয়ে লোকের জন্য নামাজ জমাতের সাথে পড়া সুন্নাত নয়। এই আরেক ব্যাপার, যেই ব্যাপারে লামাজহাবীরা ফেতনা করে, আমার জানা মতে বর্তমান বিশ্বে সর্বপ্রথম যেই ফেতনাবাজ নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই বলে ফতোয়াবাদী করেছিল, এই ফাত্তানের নাম ছিল নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানী বলে নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন ব্যবধান আছে। বুঝতে পেরেছেন কথাটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলেছেন? নারী পুরুষের নামাজে ব্যবধান নাই না আছে? নাসিরউদ্দিন আলবানী বলে নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই। অথচ জুম্মার নামাজ শুধু পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ নয়। ঈদের নামাজ শুধু পুরুষের জন্য সুন্নত ওয়াজিব, নারীর জন্য ওয়াজিব নয়। পাঁচ বেলার নামাজ এবং তারাবির নামাজ জমাতের সাথে পড়া শুধু পুরুষের জন্য সুন্নত, নারীর জন্য সুন্নত নয়। পুরুষের জন্য মসজিদে গিয়া নামাজ পড়া নবীর তরিকা, শরীয়ত সম্মত কোনো উজর না থাকলে নারীদের জন্য ঘরের কোনায় একা একা নামাজ পড়া নবীর তরিকা। এমর্মে হাদিস শরীফে আল্লাহর রাসূল পরিষ্কার ভাষায় বলেছেন, খায়রু মাসাজিদিন নিসাল কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনা। নারীরা কোথায় নামাজ পড়বে? ঘরের কোনায়, জমাতের সাথে না একা একা। এই জন্য নারীদের নামাজে নবীর তরিকা, পুরুষের নামাজে নবীর তরিকা। মসজিদে গিয়া জমাতের সাথে পড়বে, নারীদের জন্য নবীর তরিকা ঘরের কোনায় একা একা পড়বে। বলুন নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই না আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন নারী পুরুষের নামাজে ব্যবধান আছে। নাসিরউদ্দিন আলবানী এবং তার অনুসারী লামাজহাবীরা বলে নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই। এতগুলি কথা যাদের বোঝার সময় সুযোগ নাই, খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। একটা পুরুষ যদি নাভির থেকে হাঁটু পর্যন্ত দেখে নামাজ পড়ে ফেলে, সুন্নতের খেলাফ হোক, মাকরু হোক, যাই কিছু হোক, নামাজটা হয়ে যাবে কিনা? নাভির থেকে হাঁটু পর্যন্ত দেখে যদি কোনো পুরুষ নামাজ পড়ে ফেলে, সুন্নতের খেলাফ হবে, মাকরু হবে, সওয়াব কম হবে, কিন্তু নামাজটা হয়ে যাবে কিনা? একটা নারীও যদি নাভির থেকে হাঁটু পর্যন্ত দেখে নামাজ পড়ে ফেলে, উভয় কি হবে নামাজ? এরপরও কি আপনাদের বুঝার বাকি রইল নারী পুরুষের নামাজে ব্যবধান নাই? আকাশ পাতাল ব্যবধান আছে নারী পুরুষের নামাজে। পুরুষের জন্য নবীর তরিকা হলো পাঁচ বেলার নামাজ মসজিদে গিয়া জমাতের সাথে পড়ে। তাই এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি এশার নামাজ মসজিদে গিয়ে জমাতের সাথে, এশার নামাজ জমাতের সাথে পড়লো, পরে ঘুমাইলো, এশার নামাজ পড়লো, আল্লাহর হুকুম আদায় করলো, জমাতের সাথে পড়লো, নবীর তরিকা মতে করলো, আল্লাহ রাসূল বলেন এই জন্য অর্ধেক রাতের ঘুম তার এবাদতে লেখা হয়ে গেল। সে নবীর সে সুন্নত তরিকা মতে ঘুমাইল, নামন গড়া মতে ঘুমাইল, এশার নামাজ জমাতের সাথে পড়ার পরে ঘুমাইল, এশার নামাজ জমাতের সাথে পড়ার পরে ঘুমাইল, মন গড়া মতে ঘুমাইল, না নবীর তরিকা মতে ঘুমাইল। ঘুমানি ডাকটি ছিল ধর্মের কাজ না সংসারের কাজ, কিন্তু নবীর তরিকা মতে ঘুমানির কারণে আল্লাহ রাসূল বলেন অর্ধেক রাতের ঘুম তার এবাদতে লেখা হয়ে গেল। আবার যখন ঘুম থেকে জাগার পর ফজরের নামাজ জমাতের সাথে পড়লো, বাকি অর্ধেক রাতের ঘুম তার এবাদতে লেখা হয়ে গেল। সুতরাং যেই যেই লোকটা, যেই পুরুষটা এশার নামাজ জমাতের সাথে পড়ার পর ঘুমাইল, আর ফজরের নামাজ ঘুম থেকে জাগার পরে জমাতের সাথে পড়লো, আল্লাহর রাসূল বলেন এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল, সারা রাতের ঘুম তার এবাদতে লেখা হয়ে গেল। এবার বলুন, সারা রাতের ঘুম আসলেই ধর্মের কাজ ছিল না সংসারের কাজ? এবাদতে পরিণত হলো কেন? নবীর তরিকা মতে ঘুমানির কারণে, নবীর তরিকা মতে জাগার কারণে, নবীর তরিকা মতে ঘুমানির কারণে, নবীর তরিকা মতে জাগার কারণে। সুতরাং সংসারের কাজও যদি কেউ নবীর সুন্নত মতে করে তিন নম্বর অর্থে, বলুন নবীর সুন্নত পথের তিন নম্বর অর্থ কি? নবীর সুন্নত মতে করে তিন নম্বর অর্থে সংসারের কাজও যদি করে, সংসারের কাজ করে সে এবাদতের সওয়াব পায়। আরেকটা উদাহরণ দেখুন, আপনাদের জানা মতে বিবির সাথে মিলামিশা করা কিসের কাজ? সংসারের কাজ। বিবির সাথে মিলামিশা করা সংসারের কাজ। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি তার বিবির সাথে মিলামিশা করে সেও এবাদত বন্দেগীর সওয়াব পায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ও আল্লাহর রাসূল, বিবির সাথে মিলামিশা করে একটা লোকে তার মনের আনন্দে, মনের আনন্দ করলেও কি আবাদতের সওয়াব পাওয়া যায়? রাসূল জবাবে বলেন, মনের আনন্দ না নিরানন্দ সেইটা ব্যাপার নয়, দেখার ব্যাপার হইল মন গড়া মতে করলো না নবীর তরিকা মতে করলো। এই লোকটা যদি মনের আনন্দ করার জন্য বিবির কাছে না গিয়ে ভিন্ন নারীর কাছে যেত তাহলে গুনাহ হইতো কিনা? সাহাবায়ে কেরাম বলেন অবশ্যই গুনাহ হইতো। কেন? নবীর তরিকা সারা আনন্দ করতে গেল, কাজে ভিন্ন নারীর কাছে না গিয়ে মনের আনন্দ করার জন্য নিজের বিবির কাছে গেল কেন? নবীর তরিকার রক্ষার জন্য। তাই আল্লাহ রাসূল বলেন, যেই কাজ নবীর তরিকার খেলাফ করলে গুনাহ হয়, সেই কাজ নবীর তরিকা মতে করলে ইবাদতের সওয়াব হয়। সংসারের কাজও যদি আমরা নবীর তরিকা মতে করি তাহলে কি হবে? ইবাদতের সওয়াব হবে। সুতরাং কোন মুসলমানের চব্বিশ ঘন্টার একটা সেকেন্ড সময় সওয়াব সারা যেতে পারে না। একজন মুসলমান দিনদার চব্বিশ ঘন্টা যত কাজ করবে, পেশাব করবে, পায়খানা করবে, খাওয়া দাওয়া করবে, ঘুমাইবে, সংসারের কাজ করবে, গৃহস্থী করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, গল্প গুজব করবে, বন্ধু বান্ধব নিয়া আমোদ ফুর্তি করবে, বিবির সাথে আনন্দ করবে, যা কিছু করবে একমাত্র নবীর তরিকা মতে করো, ইবাদতের সওয়াব হবে। পক্ষান্তরে ধর্মের কাজও যদি মন গড়া মতে করে, এতক্ষণ বুঝলেন সংসারের কাজও যদি নবীর তরিকা মতে করে ইবাদতের সওয়াব হয়। এবার বলুন, ধর্মের কাজও যদি নবীর তরিকা মতে না করে মন গড়া মতে করে তাহলে বেদাত হয়। কি হয়? বেদাত হয়। তাই হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। হে আমার উম্মত মুসলমানেরা, সাবধান, ধর্মের কাজ মন গড়া মতে করবা না। ধর্মের কাজ মন গড়া মতে করলেই বেদাত হবে, ধর্মের কাজ নবীর তরিকা মতে করলে সুন্নত হবে। এবার বলুন, এই সুন্নত কত নম্বর অর্থে? হ্যাঁ, তিন নম্বর অর্থে। নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ হল নবীর তরিকা। ধর্মের কাজ নবীর তরিকা মতে করলে নবীর সুন্নত হবে, এটাকে নবীর সুন্নত বলা হয়। তিন নম্বর অর্থে আল্লাহ রাসূল বলেন, সাবধান, ধর্মের কাজ মন গড়া মতে করবে না, মন গড়া মতে করলে বেদাত হবে, বেদাত করলে জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালেই জাহান্নামে যাবে। তাহলে নবীর সুন্নত কথার তিনটা অর্থের মোটামুটি আলোচনা বুঝে আসলো কিনা আপনাদের দেখুন। নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা। এবার প্রত্যেকটা সুন্নতের বিপরীতটা কি, এটা বলেই আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ যে নবীর হাদিস, এটার বিপরীতটা হইল কাদিম। হাদিসের বিপরীত কাদিম। এখানে হাদিস অর্থ কি, কাদিম অর্থ কি, এটা জনসাধারণ মুসলমানের আলোচ্য বিষয় নয়, যে একমাত্র হাদিসের ক্লাসের ছাত্রদের আলোচ্য বিষয়। হাদিসের ক্লাসের ছাত্ররা বলবে, হাদিসকে হাদিস নামে কেন নামকরণ করা হলো এবং এর বিপরীতটা কাদিম বলতে কি বুঝায়, এটা আপনাদের জন্য নয়, এই জন্য নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ যে নবীর হাদিস, এর বিপরীতটার আলোচনা আজকের জন্য আমি মুলতবি রাখলাম। দুই নম্বর নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল। এটা দুই প্রকার, সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে জায়েদা। সুন্নতে মুয়াক্কাদার বিপরীতটার নাম মাকরুহ, সুন্নতে জায়েদার বিপরীতটার নাম খেলাফে আওলা, অনুত্তম। আর নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ যে নবীর তরিকা, এর বিপরীতটার নাম বেদাত। মনে থাকবে কিনা দেখুন, নবীর সুন্নতে মুয়াক্কাদার বিপরীতটার নাম মাকরুহ, সুন্নতে জায়েদার বিপরীতটার নাম খেলাফে আওলা। নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা, এর বিপরীতটার নাম বেদাত। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে নবীর সুন্নত গুলি বুঝে সবগুলি সুন্নত যথাযথভাবে জীবনে গ্রহণ করার, আমল করার, পালন করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ। আমি শরীরের মধ্যে আছে আল্লাহ ইসলাম আলী